الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت سورة النحل ستشعر جابت الحمد সানা রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মেহরবানি করে এই ফিতনার মধ্যেও নিরিবিলি এখানে জুমার সালাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে দুনিয়াবী ফিতনার মাঝে শান্তির পথ দেখিয়ে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, সেই শান্তির নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। সবারই প্রশ্ন, এই মারামারির মধ্যে আমরা কি করব? আহলে হাদিসের রাজনৈতিক দর্শন সম্পর্কে সবারই জানতে আগ্রহ। যদিও আমরা আমাদের লেখনীর মধ্যে এগুলো বারবার বলেছি, কিন্তু পড়ে কয়জন, এজন্য আপনাদেরকে দেশবাসীকে জগৎবাসীকে সত্যিকার অর্থে ইসলামের রাজনৈতিক দর্শন কি আমরা তুলে ধরব, এবং সেটাই হল আহলে হাদিসের রাজনৈতিক দর্শন, যেটা কোরআন এবং সহিহ হাদিসে অনুমোদন করে। এর বাইরে নিজস্ব কপল কল্পিত কোনো ফেকা বা রায় বা কিয়াস দিয়ে ইসলামকে নতুনত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। যে রাজনীতি রসুল ইসলামের আগে জমানায় ছিল ওটাই ইসলামের রাজনীতি, পরবর্তী যুগে আমরা যারা নিজস্ব রং দিয়ে গড়েছি এগুলো ইসলামী রাজনীতি নয়। আহলে হাদিসের রাজনীতি সেটাই যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনুমোদন দিয়েছে সেটাই, এবং যে রাজনীতি করে আমাদের সাহাবা ইকরাম নিহত হওয়ার পর জান্নাতবাসী হয়েছেন আমরা ওই রাজনীতি করতে চাই। কারণ মানুষের জীবনের একটা মূল্য আছে, কে কখন কিভাবে বেঘরে জীবন দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই। কেউ পেট্রোলে পড়ে মরতেছে, কেউ কট্টেল ফাটিয়ে মরতেছে, কেউ রাতের বেলা ধরে নিয়ে মেরে দিয়ে বলতেছে বন্দুক যুদ্ধে মরেছে, মারার তো কোনো হিসাব নিকাশ নাই। এই অবস্থায় কি আমাদের জীবনটা এমনি চলে যাবে? অসম্ভব। মুসলমানের জীবন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জীবন, একটা ইমানদারের জন্য সারা বিশ্ব কিয়ামত থেকে বেঁচে যাবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতবার রাসূলের নাম বলবো ততবার সবাই দরুদ পড়বেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আহাদুন আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত পৃথিবীতে কেয়ামত আসবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ অন্তত আল্লাহ বলে ডাকবে, বলে সুবহানাল্লাহ। আর শুধু আল্লাহ জিকির করা ওই আল্লাহ না, মুসনাদ আহমদের আওয়াজ আসছে হাতে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে আল্লাহ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষ এক আল্লাহর তাবেদারি করার জন্য ঘোষণা দেবে, একটা লোক যদি পৃথিবীতে থাকে তাহলে আল্লাহ কেয়ামত দেবে না, পৃথিবী ধ্বংস করবেন না। এর দ্বারা কি প্রমাণ হয়? ছশো কোটি মানুষের জীবনের চাইতে একটা মোমিনের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাই না? আর আজকে মোমিনদের জীবনে খেলা হচ্ছে, যে যেখানে খুশি সেভাবে মারছে এবং মরছে, কি পেয়েছে না? একবারে জাহান্নামের যুগ শুরু হয়ে গেছে। এজন্য আমরা চাই আপনাদেরকে এমন এক দিক নির্দেশনা দিতে যেন আপনাদের জীবনটা এইভাবে বেঘরে না চলে যায়। যে মরছে সে জানে না যে কেন মরল, যে মারছে সেও জানে না কেন মারল। সে কি জান্নাতে হবে না জান্নাত হয়ে কেউ ফতোয়া দিতে পারবে না। কোন আলেমের ক্ষমতা নেই বলা যে এই ফেতনায় কেউ মরলে সে জান্নাতে যাবে। তাহলে কি আমরা জাহান্নামের জন্য দুনিয়া এসছে নাকি? অসম্ভব। আমরা আমাদের জীবনের অর্থ সম্পদ সময় শ্রম সবকিছু ব্যয় করবো শুধুমাত্র কেবলমাত্র সিরফ আল্লাহ পাকের কাছে জান্নাত লাভের জন্য, তার সন্তুষ্টি লাভের জন্য। আর কিছুই আমাদের কামনা নাই, থাকে তাই মুসলমান থাকবো না কাফের হয়ে যাবো। কারণ কাফেররা দুনিয়ার জন্য কাজ করে, মুসলমানরা আখিরাতের জন্য কাজ করে, তাই না? এই লক্ষ্য যদি বিপরীত হয়ে যায় তো একই মানুষ একজন যাবে জাহান্নামে একজন যাবে জান্নাত। অথবা যাদের লক্ষ্য জান্নাত তা শুনে রাখুন, মুসলমানদের রাজনৈতিক দর্শন হলো এই, সৃষ্টিকে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী পরিচালিত করা। বাস তিনটা শব্দে শেষ। সৃষ্টিকে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী পরিচালিত করাই হচ্ছে মুসলমানদের রাজনীতি। নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করাটা মুসলমানদের রাজনীতি নয়, শয়তানি বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা মুসলমানদের রাজনীতি নয়। কিভাবে সেটা করবেন শুনে দেখেন কিভাবে করেছেন আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাস্তা একদম খোলাসা, আমরা প্রত্যেক জাতির নিকটে রসুল পাঠিয়েছিলাম একটাই দাওয়াত দিয়ে যে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। অর্থাৎ সারা পৃথিবীতে আল্লাহ এবং তাগুতের লড়াই চলছে, হয় আপনি আল্লাহর দলে থাকবেন নাকি তাগুতের দলে চলে যাবেন। তাগুতটাকে শয়তান। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করে। তাগুত অর্থ কি? ইবনু কাসিরের ব্যাখ্যা অনুযায়ী আপনাদের শুনিয়ে দিই। যখন কোন মানুষ কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাতিলের কাছে ফয়সালা কামনা করে, ওটাই হল তাগুত। তুগিয়ান থেকে তাগুতের সাথে সীমা লঙ্ঘন করা, আল্লাহর বিধান লঙ্ঘন করে যদি কোনো মানুষ অন্য কোন বিধান কায়েমের চেষ্টা করে ওটাই হচ্ছে তাগুত। আমরা কি করছি আপনারা ভালো করে জানেন। দেশ কোন বিধান কায়েমের জন্য লড়াই হচ্ছে সেটা জানেন আপনারা? সারা পৃথিবীতে চলছে কিসের বিধান? কি আল্লাহর বিধান? হ্যাঁ বলতে না বলতে আপনাদের কষ্ট বোঝা যাচ্ছে। আমিন কোন দিকে যাচ্ছে আপনাদের? আমিনের মধ্যে গুরুত্ব আছে, এজন্যে সুরে ফাতের শেষে আমিন বলতে হয়। আল্লাহ পছন্দ করেন যে বান্দা কি বলে আমাকে শুনে দেখি, এজন্য আমিন জোরে বলতে হয়, তাই না? সারা বিশ্বব্যাপী চলছে তাগুতি বিধান, ঠিক না? এটি কি আল্লাহর বিধান? তা আমাদের কর্তব্য কি? আল্লাহর বিধানের জন্য সর্বোত্তম চেষ্টা করা, তাই না? কি আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে করেছেন দেখেন। আমি রসুলের কথা পরে বলি, এতে সমস্ত নবীগুলির কথা হচ্ছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ইমানদারগণ, তোমাদের কি আমরা একটা এমন ব্যবসার কথা বলে দেবো না আমি? হাল আদুল্লুকুম, অধিকাংশ ক্ষেত্রে কোরআনে বহু বছর শেখা আছে, এখানে আল্লাহ ওয়াহেদ মুতাকাল্লাম শেখা নিয়ে এসছেন। আমি কি নাদুল্লুকুম না বলে আদুল্লুকুম বলার গুরুত্ব যারা বোঝে আরবি তারাই বুঝতে পারে। আমি তোমাদেরকে এমন কি করে রাস্তা বলে দেবো না যে রাস্তায় গেলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস স্থাপন করো। তারা যা দিয়েছেন তা সত্য, তারা যা বলেছেন তা সত্য, তারা যা করেছেন সেটা সত্য, প্রতিটি কথা এবং কর্ম সত্য, আল্লাহর বাণী এবং রসুলের কর্ম সবটাই সত্য। এইটার উপরে বিশ্বাস আনার নাম হলো ইমান। খালি ওই তোতাভারিক কর্মবড়ি আল্লাহ আল্লাহ করার নাম ইমান নাকি? তারপর কি, যদি বিশ্বাস করো তোমরা তো জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা চালাও, বিশ্বাস করে ঘরে বসে থাকবা আর জিকির টান ঘরে বসে বসে খানকা বসে আরামসে বিরিয়ানি খেয়ে জিগির টানা নাম, ইমান নয়? চেষ্টা করো, বেরিয়ে বড় রাস্তায় মানুষের আকিদা পাল্টাও, এত সহজে হবে না। কি দিয়ে? বিয়ামালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে। মালটা আগে বলেছে, কারণ মানুষ মাল দিতে চায় না, জান দিতে চায়। যত বোমা মারামারি হচ্ছে পেপারে দেখেন, 500 টাকা পাইছে কেউ, 400 টাকা পাইছে কেউ, করার টাকার জন্য এরা বোমা মারে, মানে হত্যা করে মানুষেরা, এরা পশুর চাইতে অধম। এজন্য আল্লাহ এখানে আগে মাল বলছে, মাল দিয়ে জিহাদ করো, মালের লোভ ত্যাগ করো, তাহলে আল্লাহর পথ পাবে। মালের লোভে তুমি জাহান্নামের পথে চলে যাবে, এটা হবে না। এই জন্য আল্লাহর পথে যারা জিহাদ করে তারা আগে মাল লোভ ত্যাগ করে, ওই জিহাদটা আগে, এরপরে গিয়ে তোমাদের জীবন, জীবনের সঙ্গে সময়টাও যুক্ত হবে। জীবন একা একই থাকে না, সময় ব্যয় করতে হয়। মানুষ টাকা দিতে পারে, সময় দিতে পারে না। এবার দেখুন আমার রসুল কি করেছেন, এগুলো তো খালি বাণী শোনাচ্ছি আপনাকে, বাস্তবে আসেন। আন মুহাম্মদ ইবনে মুনকাদির আন্নাহু সামিআ রাবিয়াত ইবনে আব্বাদ আদ-দুয়াল ইয়াকুল রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফি মানাজিলিহিম রায়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মিনা ফি মানাজিলিহিম কাবলা ইয়ুহাজির ইলাল মদিনা। এই সাহাবীর নাম আপনার কখন শোনেন নাই, আমি আজকে নতুন বের করলাম মুসনাদেরকে হাকেম থেকে, মুসনাদেরকে হাকেম হাদিস নম্বর 39 সনদ হাসান, এটা রাসূলের জীবনীতে আসতেছে, আগে ভাগে আপনাদের শুনিয়ে দিলাম। আন মুহাম্মদ আলী মুনকাদির আন্নাহু সামিআ রাবিয়াত ইবনে আব্বাদ আদ-দুয়ালি يقول رأيت رسول الله صلى الله عليه وسلم بمنى আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাতে দেখলাম, ফি মানাজিলিহিম তাবুতে তাবুতে তিনি যাচ্ছেন সবার কাছে, তাদের যে মানজিল সেখানে, কাবলা ইউহাজিরা ইলাল মদিনা, মদিনায় হিজরতের আগে, ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, তিনি মানুষকে ডেকে ডেকে বলছেন, হে জনগণ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তারই দাসত্ব করো, তার দাসত্বের সঙ্গে অন্য কাউকে শরীক করো না। মক্কা লোকেরা আল্লাহর দাসত্ব করতো না, তা আল্লাহর ইবাদত করতো না, নইলে হজের সময় হজ করতে আসছে কি জন্য, আল্লাহর জন্যই তো আসছে নাকি? কিন্তু ওরা শরীক করতো আল্লাহর সঙ্গে, লাত মানাত ওজ্জা হবল, ধর্মীয় ক্ষেত্রে মূর্তি প্রতিমা, রাজনৈতিক ক্ষেত্রে আবুল্লাহাব আবু জাহাল, অর্থনৈতিক ক্ষেত্রে ওই সমস্ত বড় বড় সব পুঁজিপতি, এই তিন খোদার উপাসী রাশি নিজেদের সঙ্গে মিলিয়ে নেন। আমরাও সব ধর্মীয় ক্ষেত্রে এক এক কবরে দিয়ে শ্রদ্ধা করি, রাজনৈতিক ক্ষেত্রে এক এক নেতা নেত্রী নির্দেশ মানি, অর্থনৈতিক ক্ষেত্রে এক এক পুঁজিপতির কি বলে এটাকে সুদ ভিত্তিক অর্থনীতি মেনে চলি, মিলে যাচ্ছে না পুরোপুরি? পুরোপুরি মিলবে, একেবারে 100% মিলে যাবে। অথচ ওরাও হজ করতো আমরা হজ করি, মিলে যাচ্ছে না? ওরা উমরা করতো আমরা উমরা করি, ঠিকই মিলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এজন্যই বলা হচ্ছে আন তা'বুদু বলে তুশরিকু বিহি শাইয়্যা, তুমি তা'বুদুল্লাহ আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করো, কিন্তু তার সঙ্গে কাউকে শরীক করো না। সমস্যা নেই এখানে, আল্লাহর ইবাদত সবাই করে, কিন্তু শরীক করে অধিকাংশ মানুষ, শরীক করে না খুব কম সংখ্যক মানুষ। আপনি বলুন, সুদ খেয়ে টাকা কামাই করে সেই জামা সুন্দর গায়ে দিয়ে সে সালাত কবুল হবে? বিধান মানছে মানুষের মুখে বলছে আল্লাহ আকবার, কাজ হবে কিছু? সেরা পরিষ্কার। ওদিকে রসুলের নাম নিয়ে মিলাদ পড়ছি, আর ওদিকে পীরের কবর গরম করছে ওরসের সময় গিয়ে, শিরক পীরের সালাত, হাদিস মানবো না, অথচ হুজুরদের হুকুম মানার জন্য পাগল জীবন দেব। হুজুর আর হাদিস যেমন কন্ট্রাডিকশন হয়, আমরা হুজুরকে আগে দেখি, হাদিসকে পরে নিয়ে যাই, তাহলে কি সেরে গেল না? শিরকের ব্যাখ্যা না বোঝাতেই আমাদের যাবতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উনি যে সবাইকে ডাকছে না বলছেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, হে জনগণ তোমরা আল্লাহর দাসত্ব করো, কিন্তু তার সঙ্গে কাউকে শরীক করো না। এইটুক কথা আর কিছু না, ব্যাখ্যাটাকে কিছু নাই। উনি বলছেন কালা ওয়া আরা ও রাজুলুন ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্ন হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। রাবি বলছেন আমি দেখলাম তার পেছনে পেছনে আর একজন লোক, তিনি ঠিক পাল্টা জবাব দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, রসুল বলছেন ইয়া আইয়ুহান নাস, ও বলছে ইয়া আইয়ুহান নাস ইন্ন হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, এই লোকটি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যেন তোমরা তোমাদের বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করো। কি মিলল? উনি ডাকছেন তোমরা আল্লাহ দাসত্ব করো, কারোর সঙ্গে কাউকে তার সাথে কাউকে শরীক করো না। আর তার পিছনে পিছনে আর একজন লোক বলছে হে জনগণ তোমরা এই লোকটার কথা শুনো না, এ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করার জন্য। দুটাই কিন্তু ইয়াই হন্যাস, খেয়াল করবেন ভাষাটা কেমন চমৎকার সাজানো হয়েছে। যিনি বলছেন আল্লাহর দাসত্ব করার জন্য উনি কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি নিষেধ করছেন উনি কে? চাচা আবু লাহাব। এই হাদিসেই বলা হয়েছে আম্মু, আমি জিজ্ঞেস করলাম লোকটা কে, লোকেরা বললো ওর ও চাচা আবু লাহাব। একই রক্তে জন্ম মনে রেখেন, একই দাদা, কিন্তু আবু লাহাব হচ্ছে আপন চাচা, বইমাত্র চাচা না, বৈপিত্র চাচা না, মনে রেখে দিয়েন বালাগুটি। একই বাবার সন্তান। আল্লাহ রসুলের চাচাদের মধ্যে তিনটা গ্রুপ ছিল, একটা গ্রুপ ছিল যারা আল্লাহ রসুলের এই দিনের জন্য জিহাদ করেছেন, জীবন দিয়েছেন, নাম দুটো মনে রেখে দেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব সৈয়দুস সোহাদা, তার লকব ছিল আসাদুল্লাহ আসাদ রসুলিল্লাহ, আল্লাহর সিংহ এবং আল্লাহ রসুলের সিংহ। ওহদের যদি একাই তিনি 31 জন কাফের সৈন্যকে খতম করেছিলেন, তার সামনে যাওয়ার ক্ষমতা কারো হয়নি, গোপনে পিছন দিকে তলপটে বর্ষা ঢুকিয়ে দিয়ে তাকে মারা হয়েছিল। আর একজন চাচা হচ্ছেন কে? আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তিনি প্রকাশ্যে ইসলাম কবুল করেন ফাতে মক্কার আগ পর্যন্ত, মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম কবুল করলেন। এর মধ্যে অনেক হেকমত ছিল, তিনি কখনোই আমার রসুলের বিরোধিতা করেন না, শুরু থেকেই তার সাহায্যকারী ছিলেন। এই যে শুনলেন না, উনি আল্লাহর রসুল যে তাবুতে তাবুতে দাওয়াত দিচ্ছেন, এখানেও কিন্তু আব্বাসের সঙ্গে, অথচ আব্বাস কিন্তু তখন ইসলাম কবুল করে নাই। প্রকাশ্যে ইসলাম কবুল না করার মধ্যে একটা হেকমত বোধ আল্লাহর পক্ষ থেকে ছিল, কাফেরা যেন মনে করে দেবো আমাদের দলের লোক, তাহলে ওদের কথা সব জানা যায়, কথা বুঝছেন। তো ওনার দশটা আল্লাহ রসুলের বাপদাদারা 10 ভাই, তার রসুলের আব্বা তো ছোটবেলা মারা গেল, বাকি 9 ভাইয়ের মধ্যে এই 2 ভাই হচ্ছে তার পক্ষে, আর আরেকটা গ্রুপ চাষা ছিল যারা তার বিরুদ্ধে জীবন দিয়েছে, কে? আবু লাহাব, শুরু থেকেই বিরোধী। তাব্বাতে দা আবি লাহাব নাজিল হয়নি, শুরু থেকেই বিরোধী। আরেকটা গ্রুপ ছিল এই যে তারা সাহায্য করেছেন সারা জীবন, কিন্তু ইসলাম কবুল করেন নাই। এটা চমৎকার কথা, কিন্তু আল্লাহ রসুলের জন্য তারা সাহায্য করেছেন সারা জীবন আমৃত্যু, কিন্তু তার দিন কবুল করেনি। এই লোকটা কে বলেন তো? আরো আছে, খালি আবুতালে একাই। এই ওনার বংশ তো মূলত দুটা, বনু হাশেম আর বনু মুত্তালিব, পুরো দুটা বংশই 3 বছর আল্লাহ রসুল জেল খেটেছেন, আমাদের মতো মনে করি না, খানা পিনা ব্যবসা বাণিজ্য সব বন্ধ, এক ঘড়ি করা হয়েছিল সাহেব আবু তালে বলা হয়। সেই 3 বছর এই মানুষগুলো আমার রসুলকে সেভ করার জন্য নিজেরাও না খেয়ে থেকেছেন, গাছের শাল পাতা খেয়েছেন, তথাপি তাদের ভাতিজা মোহাম্মদকে পরিত্যাগ করেন নাই, এটা আল্লাহর নির্দেশনা মতো হয়েছে। অথচ তারা কিন্তু প্রকাশ্য কাফের ছিল, কিন্তু আল্লাহ রসুলকে তারা ছাড়েনি যে না আমাদের ভাতিজাকে আমরা ছাড়বো না, এটা আল্লাহর একটা অদৃশ্য হেফাজত আল্লাহর পক্ষ থেকে। আবু জাহেল আবু সুফিয়ান কিন্তু আপন চাচা ছিলেন না, একই কুরাইশ বংশ বটে, তো ওরা অন্য গোত্রের, আর আমার রসুলের গোত্রের নাম হলো বনু হাশেম। তো ওনারই নিজের 10 তাদের মধ্যে 3 গ্রুপ, এক গ্রুপ তার সাহায্যকারী ছিলেন আজীবন কিন্তু ইসলাম কবুল করেননি, আর এক গ্রুপ সাহায্য করেছেন শুরু থেকেই, ও তো জীবনও দিয়েছেন, আর এক গ্রুপ কাফের হয়ে গেছিল যেমন আবু লাহাব এবং তার অনুসারী আরো বহু লোক ছিল। যুগে যুগে যারা হকের আন্দোলন করবেন তাদের ভাগ্য এরকম হবে না, নিজের বংশে হবে না, হবে, হতে হবে। এটাই হলো নিয়ম, সমস্ত নবীদের ভাগ্যে এরকম হয়েছে, আপনাদেরও হবে। তিনি দাওয়াত দিচ্ছেন তোমরা আল্লাহ দাসত্ব করো, আর সাসা দাওয়াত দিচ্ছে এই লোকটা তোমাদেরকে বাপদাদের ধর্ম ত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছে, খবরদার তোমরা ওর কথা শুনো না, ইন্নাহু সাবি কাযিব, এই লোকটি হলো ধর্ম ত্যাগী এবং মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রসুলকে ধর্ম ত্যাগী ছিলেন? উনি তো ধর্মের দিকে ডাকছেন মানুষকে। আসলে কথা কিন্তু ঠিক, কোন ধর্ম ত্যাগী? কুফুরি ধর্ম ত্যাগী, ঠিক না? বাংলাদেশে যে ধর্ম চলছে এখন, রাজনৈতিক ধর্ম, অর্থনৈতিক ধর্ম, আমরাও যদি ওই ধর্ম ত্যাগ করে ইসলামের কথা বলি তা আমরা ধর্ম ত্যাগী না? নিঃসন্দেহে কথা ঠিক, আবেদনিক অর্থের কথা ঠিকই বলেছে। আমাদেরকে লোক লামুজাহি বলে, কেন বলে? বলেন কেন বলে? আমরা কি বিধর্মী নাকি? কিন্তু আহলেস মানে এদেশে লামুজাহি, কারণ ওই সায়ন মজাহের কোনটার মধ্যে আমরা নির্দিষ্ট ভাবে অন্ধের মতো অনুসরণ করি না। আমরা বলি সায়ন মজাহের যেটা সহি হাদিস মোতাবেক ওইটা মানব, আর যেটা জয়ীব জাল ওটা বাদ দেবো, এটি তোমাদের অপরাধ, তাই কি? এই জন্য আমাদের বলে তোমরা লামুজাহি, ঠিক আছে যদি সহি হাদিস মানাটাই যদি লামুজাহি হতে হয় আমি 100 বার লামুজাহি। এই কথা বলছিলেন বহু পূর্বে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যখন উনি আল্লাহ রসুলের আহলে বায়তকে মহব্বত করার জন্য তাকে বলা হয়েছিল শিয়া, উনি জবাব দিয়েছিলেন লাউ কানা রিযান হুব্বান নবী খালিসান ফালামু ইয়া মুখালিফি আন্নি রাফিজি, আল্লাহ রসুলের পরিবারকে ভালোবাসা যদি শিয়া হবার মূল নিদর্শন হয়, শুনে রাখো হে দুনিয়ার মানুষ, হে আমার বিরোধীরা, আমি হলাম দুনিয়াতে সবচেয়ে বড় রাফিজি, বড় শিয়া। আমরা ঠিক একই কথাই বলবো, যদি সহি হাদিস মানার জন্য আমাদেরকে লামাজাবি তোমরা বলো, আমরা পৃথিবীতে সবচেয়ে বড় লামাজাবি হতে প্রস্তুত আছে, কিন্তু জয়ীব জাল তোমাদের মতো বানোয়াট ইসলামের অনুসরণ করতে রাজি নই। কথা পরিষ্কার? ঠিক অনুরূপ ভাবে যে রাজনীতি চলছে, যে অর্থনীতি চলছে, এটা আদৌ ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। অতএব আমরা ওইটার জন্য জীবন দেবো আর বেঘরে প্রাণ হারাবো। আপনি বলো তোমার ছেলে শহীদ হয়ে গেলে 1,00,000 টাকা নাও, জি না, ওগুলোর মধ্যে আমরা নাই। লড়াইটা কি জন্য হচ্ছে? একে আল্লাহর দিনের জন্য হচ্ছে না মানুষের দিনের জন্য হচ্ছে? পরিষ্কার একেবারে। তো আবুল্লাহের বক্তব্য সঠিক ছিল, ঠিক না? সে বলছে মোহাম্মদ ধর্ম ত্যাগী, আমরাও কিন্তু ধর্ম ত্যাগী, অর্থাৎ প্রচলিত যে দিন চলছে দেশে তার বিরোধিতা করি আমরা। সেজন্য আবুল্লাহের সঙ্গে আমাদেরকে যদি কেউ বলে আবুল্লাহ সেজে যে এরা ধর্ম ত্যাগী, তার কথা ঠিক আছে। আর যদি কেউ বলে মিথ্যাবাদী, তার কথা ঠিক আছে, কারণ প্রচলিত বিধানের সঙ্গে আমার মিথ্যাই তো হচ্ছে। আমাদের বিধান কোরআন হাদিসের বিধান, আল্লাহ রাসূলের যে বক্তব্য ছিল আল্লাহর ওহী হিসাবে তিনি বলেছিলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তিনি পরিষ্কার বলেছিলেন দেখো হে আমার বংশের লোকেরা, আমি তোমাদের অনুসরণ করছি না, আমি স্রেফ অনুসরণ করছি যা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী করা হয়। এই ওহীর অনুসরণ করাটা যদি তোমরা মনে করো যে আমি সাবি হয়ে গেছি, তাহলে আমি সাবি। সে যুগের সঙ্গে এই যুগটা পুরোপুরি মিলিয়ে নেবেন, সব পরিষ্কার হয়ে যাবে। এটা গেল হজের মৌসুমে। আপনারা জানেন হজের মৌসুমে মারাধরা করা নিষিদ্ধ, তাই না? তো আবুল্লাহ কিন্তু এখানে মারেনি, পিছু পিছু চলতো, যেখানে আল্লাহ রাসূল যেতেন সেখানে পিছু পিছু যেতে ওই কথা বলতো যে খবদা ইয়া আইয়ুহান নাস ইন হাযার রাজুল ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবায়কুম, এই ব্যক্তি তোমাদের বাপদাদার দিন থেকে তোমরা যাতে বিচ্যুত হও সেই নির্দেশ তোমাদের দিচ্ছে, খবরদার তোমরা এর অনুসরণ করো না। এবার চলো আর এক জায়গায়, দাওয়াতটা দিতে হবে আপনাকে, দাওয়াত ছাড়া সমাজ পরিবর্তনের কোনো রাস্তা নাই। হজের পরে এবার আল্লাহ রাসূল চলেছেন বাজারে, বিখ্যাত বাজার ছিল মক্কা মদিনার মধ্যে ওকাজের বাজার আর জুল মাজাজের বাজার, চলে গেলেন উনি জুল মাজাজ বাজারে, যে দাওয়াত দিচ্ছেন ওই যে চাচা আবুল্লাহ ওখানেও চলে গেছে, ও পিছিয়ে পিছিয়ে আসেই, সেখানে যে আল্লাহ দাওয়াত একই রাবি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো সবাই তুফলিহু, এটা কিন্তু আপনার বা আমার জবান না, এটা মনে মনে ভালো লাগে না? আপনার বাপ যে কথা বলতেন আপনার কি সে কথা বলতে ভালো লাগে না? আপনার প্রিয় কোনো মানুষ যে দুনিয়াতে বিদায় হয়ে যায় তার সে কথা নকল করতে ভালো লাগে না? তা আমার রসুল যে কথা বলেছেন সে কথা বলতে কি মুসলমানের ভালো লাগবে না? তিনি বাজার যেয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তাহলে তোমরা সফল কাম হবে। আহ কত চমৎকার কথা, ছোট্ট কথার মধ্যে সব কথা বন্ধ হয়ে গেছে। তোমরা যে মানুষের দাসত্ব করছো ওইটা না, আল্লাহর দাসত্ব করো। আসলে আমরা কি মানুষের দাসত্ব করি না? কিসের আল্লাহর দাসত্ব? মুখে মুখে খালি সালাত আদায় করি আর হজ করি বেড়ে, খালি টাকা আছে হজ করে ঘুরে আসলাম, জি না? দাসত্ব হবে সিরাফ আল্লাহর জন্য, আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব করবে, মাথা এই শুধুমাত্র আল্লাহর জন্য সেজদা করবে, এটা কোন মানুষের জন্য দাসত্ব করবে না। আর আল্লাহর দাসত্বের অধীনে দুনিয়ার সকল মানুষ সমান, তা বাস্তব প্রমাণ দেখো একবার মক্কায় মদিনায়, কোথায় কুরাইশ বংশের আবু জাহাল আবুল হাব আর কোথায় সেই নিগ্র হাবশি গোলাম বিলাল হাবশি। যেদিন মক্কা বিজয় হলো আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, এই বিলাল ওঠো কাবা ঘরের মাথা উঠে তুমি আজান দাও। বিলালকে কাবা ঘরের মাথায় দেখে নেতারা নিজেরা কানা ঘুষে করে বলছে, কি সর্বনাশ, আমাদের আব্বারা মারা গেছে, অনেক ভালো ভাই মারা গেছে, এই দৃশ্য আমাদের দেখতে হলো? আমাদের বাড়ি কাজ করে খায় দাস দাস, আমাদের কৃত দাস গোলাম বিলাল আজকে আমাদের মাথার উপর দিয়ে সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরের মাথা দিয়ে আজান দিচ্ছে, এই দৃশ্য দেখতে হবে আমাদেরকে? আল্লাহর রাসূল চলে গেলেন ওই তিন নেতার কাছে, এই নেতারা তোমরা কি বলাকা করছিলে, এসব গুলো তোমরা বলছিলে তাই না? এই শোনার সঙ্গে সঙ্গে আত্মাব্বে নাসির লাভ দুটি বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনি সত্য নবী, কারণ আমরা যে তিনজন বলাকা করেছি এখানে চতুর্থ কেউই শুনে নাই, আপনি কি করে জানলেন? নিঃসন্দেহে আপনি সত্য নবী, নাহলে আপনি জানতে পারতেন না। সুবহানাল্লাহ, খবরদার এসব কথা বলবে না, তুমি মানুষ আমি মানুষ, হতে পারে তুমি কুরাইশি হতে পারে এই নেগ্র হাবশি, মনে রেখে দু আল্লাহর কাছে দুজনই সমান। ইমানের কারণে আজকে বিলাল তোমার মাথার উপর উঠে দাঁড়িয়ে আজান দিচ্ছে, তুমি দেখে নাও সচক্ষে দেখো যে আল্লাহর বিধানে মানুষের মানুষের কোন দাসত্ব নাই, মানুষ সিরেফ আল্লাহর দাসত্ব করে। আল্লাহর ঘরের উপর মাথার উপর দাঁড়িয়ে দেখিয়ে দিলাম তোমাকে, এই এদেরকে তোমরা চিরদিন দাস হিসেবে রেখে দিয়েছো, এদের স্বাধীন কথা বলার সুযোগ নাই, এদের বাক স্বাধীনতা নাই, এদের কর্মের স্বাধীনতা নাই, এদেরকে সারা জীবন তোমরা গোলাম হিসেবে খাটাচ্ছ, এটা হবে না, এদেরকে ছেড়ে দাও স্বাধীন করে দাও, এরা মানুষ। কোথায় মুখে আমরা লম্বা লম্বা কথা বলি, সাম্যের কথা বলি, ঐক্যের কথা বলি, কিসের ঐক্য কিসের সাম্য? হক আর বাতিলে কোনো ঐক্য হয় না, ঠিক অমনি করে কুফর এবং ইসলামের কোনো সাম্য হয় না, একজন আল্লাহ গোলাম আর একজন শয়তানের গোলাম সমান হয় নাকি? পরিষ্কার দেখা গেছে সেখানে বেলাল হাবশি আজান দিচ্ছেন শুধু তাই। একদিন আল্লাহ রাসূল বললেন, এই বেলাল তুমি এমন কি নেকির কাজ করো যে জান্নাতে গিয়ে আমি তোমার আমার আগে আগে তুমি চলছো তোমার জুতের আওয়াজ শুনছি, ব্যাপার কি? বেলাল বলছে, হে রাসূল আমাকে দায়ী করবেন না, আমি তো মিসকিন একজন গোলাম মাত্র, আমি কি এমন নেকির কাজ করবো যা আপনি শিখেছেন তাই তো করি। না তুমি নিশ্চয়ই কিছু করো। বলে না হে আল্লাহ রাসূল, আপনি যে বলেছেন সবসময় উজুর হালাতে থেকো, তো উজু ভেঙে গেলে আমি উজু করি আর তাহিয়াতুল উজু দুরকাত সালাত আদায় করি, আর আজান দেওয়ার পরে আমি মসজিদে ঢোকার সময় তাহিয়াতুল মসজিদ দুরকাত দুকুল মসজিদ সালাত আদায় করি, এইটি সবসময় নিয়মিত অভ্যাস করি। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, হে বেলাল নিঃসন্দেহে এই আমলটাই তোমাকে আমার আগে নিয়ে গেছে জান্নাতে। তো ইসলামের কাছে মানুষের সৎকর্মের মূল্য বেশি, মানুষের নেকির মূল্য সবচেয়ে বেশি, বংশের অর্থের ধন সম্পদের কোন মূল্য নাই, এগুলো আমাদের সামনে রাখতে হবে না? এটা এদেরকেই বলে, একেই বলে সাম্য। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন, এরপরে এটা হলো বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাচা রাবি বলছেন, আমি দেখলাম পিছনে একজন লোক ওদিউল ওয়াজহ ঝল ঝলিয়ে সুন্দর চেহারার একটা মানুষ, সে এসে বলছে লা তাত্তাবিউহু লা তুতিউহু ইন্নাহু সাবিন কাযিব, এই তো খবরদার লোকটা আনুগত্য করো না, এই লোকটা ধর্মত্যাগী এবং মিথ্যাবাদী। অন্য বলনে আসছে ওই লোকটা শুধু বলেই ক্ষান্ত হয়নি, পাথর দিয়ে আল্লাহর রাসূলের গোড়ালিতে কয়েকবারই মারলো, তাতে গোড়ালি ফেটে রক্তাক্ত হয়ে গেল, তথাপি আল্লাহর রাসূল দাওয়াত পরিত্যাগ করছে না, তিনি বলেই চলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যেহেতু হজর মসজিদ মারা ধরা করা যায় না, তো আবু লাহাব ওখানে মারেনি, খালি গালি দিচ্ছে, আর এখানে এসে গালিও দিচ্ছে মারিও দিচ্ছে। এরপর আমার রসুল অধৈর্য হচ্ছেন না, দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাহলে আপনি এখন বলুন, দিন কায়েমের পদ্ধতি কি? দাওয়াত নয় কি? মারির পাল্টা মারি দোয়াকে দিন কায়েম অত সস্তা না। মানুষের আকিদা পরিবর্তন করাটাই আগের দরকার। এবার আসুন, পথ হলো দুটা পরিষ্কার ভাবে ইসলামের রাজনীতি প্রতিষ্ঠার জন্য পথ খোলার আছে মাত্র দুটা, একটা দাওয়াত, একটা জিহাদ। দাওয়াত তো বুঝলেনি কিভাবে দিয়েছেন আমার রসুল, আর জিহাদটা কি আগেই বলেছি, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমাদের মাল দিয়ে জান দিয়ে, কি পাবে? ইগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তোমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করা হবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আপনি ভাবছেন জিহাদ জন করানো এসে গেছে, এইবারই বোমামারি কি? তাই তো নাকি? অত সস্তা জিহাদের ব্যাখ্যাই তো তোমরা বোঝো না, ব্যাখ্যা বুঝলে এই দুর্দশা তোমাদের হয় না। মক্কায় 4 বছর মার খেয়েছেন, লোক পাননি সেখানে, মানুষ তৈরি হলো, পরপর 3 বছর মদিনা থেকে লোকরা এসে, যুবকরা এসে বায়াত করলো, ইসলাম কবুল করলো, তারা নিজেদের দেশে যাওয়ার জন্য দাওয়াত দিল এবং তারা পরিষ্কার বলে দিল, আপনার আপনার নারী শিশু আপনার পরিবারের জীবনের চাইতে আমাদের জীবন আগে যাবে, তারপরে আপনাকে আপনার উপরে কেউ হস্তক্ষেপ করবে, আমরা আপনার জন্য জীবন আগে দেব, তারপরে আপনার ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন। তারা এই ধরনের ওয়াদা করার পরে, বায়াত নেওয়ার পরে তিনি গেলেন। যাওয়ার সময় কিন্তু যে বায়াতটা হলো, বায়াতের 7টা শর্ত ছিল, 7টা সব দরকার নেই, তো শেষেরটা খালি বলে দিই, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এসেছে মুসনাদ আহমদে হাসান সনদে, সেটা এই যে ওয়া নুনাজিল আমরা আহলা والسمعي والطاعة في الكسل والنشط تمرا امار انگوتو کروے شکے اشکے آنندے نراندر اور بابستا ہے اور نتیت نیے کخنی جھگڑا کروے نا آس کاموں کے نیجا چھو کلی امار بدر امار بریدل کھڑا کری مارمائی کروا ایتا ہوا نا ترا بایات نلو پرتگیا کرلو حضر موسمے ایر پرے اللہ رسول شکانے گیلے তারপর গিয়ে সেখানে আত্মরক্ষার স্বার্থে তাকে যুদ্ধ করতে হয়েছে, বদর উহুদ খন্দক এগুলো সব যুদ্ধ হয়েছে মদিনায়, কোনটা কিন্তু মক্কায় হয়নি। যদি তিনি আগ্রাসী হতেন, আক্রমণকারী হতেন, তাহলে মদিনা থেকে পাল্টা মক্কায় এসে আক্রমণ করতেন, তাই না? তা তো হয়নি, কারণ মক্কা থেকে লোকেরা গিয়ে মদিনায় তারপরে হামলা করেছে, তখনই না বদর উহুদ যুদ্ধগুলো হয়েছে। তিনি কখনোই অস্ত্র গ্রহণ করতে রাজি ছিলেন না, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, এবং আত্মরক্ষা করা প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার, আল্লাহর হুকুম হওয়ার পরে তিনি এটা করেছেন, তার আগে নয়। এবার আসেন, রাষ্ট্র ক্ষমতা অর্জনের ব্যাপারে আপনাকে দুটা মূল নীতি মনে রাখতে হবে। এক, এটা আল্লাহর দান। দলিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, তুমি বলে দাও মানুষকে, আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, তিনি যাকে খুশি তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, যাকে খুশি তাকে সম্মানিত করেন, যাকে খুশি তাকে অসম্মানিত করেন। অতএব রাষ্ট্র ক্ষমতা নিয়ে লড়াই করা যাবে না, যেটা একটু আগে আল্লাহ রাসূলের বাণী এবং বায়াত থেকে আপনারা শুনলেন। 2 নম্বর দর্শন মনে রাখতে হবে যে ক্ষমতাটা চেয়ে নেওয়া যাবে না, নিষেধ আছে পরিষ্কারভাবে হাদিসে, যেটা বায়াত আপনি আগেই শুনলেন। মদিনা আল্লাহ রাসূল যাওয়ার আগেই এই শর্তগুলো করে নিয়েছেন যে নেতৃত্ব নিয়ে ঝগড়া করতে পারবে না। অথচ আপনারা ইতিহাস জানেন যে যেদিন তিনি মদিনায় উপস্থিত হলেন সেই দিনই কিন্তু মদিনার নেতৃত্বে আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলকে বসানোর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং রূপা দিয়ে খুব দামি রাজমুকুট তৈরি করা হয়েছিল, ওই দিন তার মাথায় পরানো হইতো। হঠাৎ করে শোনা গেল যে মক্কার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোবায় উপস্থিত হয়ে গেছেন, আর মদিনার মানুষ পাগল হয়ে গেল যে শেষ নবী এসে গেছেন আমাদের দেশে, আর কিসের নেতা, উনি আমাদের নেতৃত্ব নেবেন। এই যে রাগ হলো, নেতৃত্ব পাইলো না যে আবদুল্লাহ লোকটা, লোকটার নাম কিন্তু আবদুল্লাহ মনে রেখেন, আবার সম্রাট মনে করেন না, নাম কিন্তু আবদুল্লাহ খেপে গেল। আরে নেতা তো আমি হয়েই গেছিলাম, একটা দিন পরে আসলে তো ঝামেলা চোখে যেত, কিন্তু নেতাটা হতে পারলাম না এই লোকটার জন্য, অতএব এর বিরুদ্ধে সারা জীবন আমি যুদ্ধ করব। রাজনৈতিক হিংসা শুরু হলো। আর একজন ছিল আউস গোত্রের নেতা আবু আমের আর রাহেব, রাহেব মানে কি জানেন, দরবেশ, দুনিয়াদার কিছু করে না। ইনি ছিল আউস গোত্রের নেতা, উনি দেখলো এই লোকটা আসাতে আমার ধর্মীয় নেতৃত্ব চলে গেল, তাহলে উনি ধর্ম নেতা শত্রু হলো আর ইনি রাজনৈতিক নেতা শত্রু হলো, দুই শত্রু কিন্তু হয়ে গেল। আল্লাহ নবী কিন্তু দেখতে পেলেন না, কিন্তু করছিলেন নতুন আসছে। এই দুইজন নেতৃত্ব হারানোর কারণেই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কারণেই পরবর্তীকালে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাদনার শহীদ হয়েছে। যত অপকর্ম যত যুদ্ধ হয়েছে কোরাইশদের সঙ্গে এই মুনাফিকের লাইন ঘাট করার কারণেই আর ইহুদিদের চক্রান্তের কারণেই হয়েছে। আর ওই যে মৌলবীর নাম করলাম কি আবু আমের আর রাহেব, ও দেখলো ওখান থেকে অনেক খাওয়া নেই, ও চলে গেল মক্কায়, সেখান থেকে নিয়ে শুরু করলো রোম সম্রাটের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে গোপন তৎপরতা, তাদের সঙ্গে লাইন ঘাট করে মদিনায় আলাদা একটা মসজিদ বানালো, তার নাম হলো মসজিদ জেরার, ওই কোবাক যারা যাবেন হস্কত দেখে আসবেন। সেই মসজিদ বানালো কেন, যে এখানে তোমরা মসজিদে নাম করে আড়ালে অস্ত্র প্রশিক্ষণ দেবা আর এই মুসলমানদের মারার জন্য তোমরা বিরোধী দল তৈরি করো, যাতে এখানে রোম সম্রাট হামলা করলে মদিনা যখন সাফ হয়ে যায়। তবুকের যুদ্ধ হওয়ার মূল কারণ ছিল এই আবু আমর রাহেবের নষ্ট কূটনীতি। তা দেখেন এই দুটো লোক যদি ওই দিন থেকে শত্রু না হইত তাহলে মদিনায় কোনো যুদ্ধই হতো না। একজন রাজনৈতিক নেতৃত্ব হারালো, তার নাম কি আবদুল্লাহ ইবনে উবাই, আর একজন ধর্মীয় নেতৃত্ব হারালো, তার নাম হলো আবু আমের আর রাহেব। আল্লাহর কি তকদির দেখেন, এই ধর্মীয় নেতা আবু আমের আর রাহেবের ছেলেই হলো হানজালা, যার নাম আপনারা সবাই জানেন গাসিলুল মালায়েকা। ওহুদের যুদ্ধে নিহত হলেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তার গোসল দিয়েছে, কত উচ্চ সম্মান! আর এরই বাপ হলো সবচেয়ে নিকৃষ্ট, কি বলবেন আপনি? আল্লাহ এমনি করে করে লেকুল্লি ফেরাউনের মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসা বানায়। তো এখানে এই ফেরাউন হলে আবু আমর রাহেব, তার ঘরে আল্লাহ মুসাকে পাঠাইছে হানজালাকে, হানজালা ইসলামের জন্য জীবন দিচ্ছে আর তার বাপ ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করছে। এই ইতিহাসগুলোর সামনে থাকলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আল্লাহ রাসূল মদিনাতে যুদ্ধ করেছিলেন। তিনি কিন্তু সশস্ত্র যোদ্ধা হিসেবে দুনিয়াতে আসেননি, লাস্তা আলাইহিম বে মুসায়েতের, তুমি মানুষের উপরে দারোগা হিসেবে পরিণত হও নাই, অর্থাৎ তিনি এসেছিলেন শান্তির নবী হিসেবে, আমার সাল্লাকি ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমরা তোমাকে পাঠিয়েছি দুনিয়ার শান্তি হিসাবে। তিনি কখনোই সশস্ত্র যোদ্ধা হিসেবে দুনিয়াতে আসেন নাই, কিন্তু মানুষ যখন তাকে যুদ্ধে উস্কিয়ে দিয়েছে, বাধ্য করেছে, তখনই তিনি বাধ্য হয়ে অস্ত্র ধরেছেন, সেটা আল্লাহর হুকুম ছাড়া করেন নাই। অতএব জিহাদের অপব্যাখ্যা করা যাবে না। এবার আসুন, রসুল চলে গেলেন, সাহাবা কিরাম জামানা ধরে নি, একটা দলিল আমরা প্রায় দিয়ে থাকি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে যে দেশে বসবাস করে সে দেশের আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন সুন্নাহ মেনে চলবে, কিন্তু আমার তো তা নাই, তখন আমরা কি করবো? এখন কি করবেন? একটাই, আপনি জনমত তৈরি করবেন, মানুষকে বুঝাবেন যে মানুষের বিধানের চাইতে আল্লাহর বিধান উত্তম, মানুষের মন গড়া আইনের চাইতে কোরআন এবং সহিহ হাদিসের আইন উত্তম। এটা যতক্ষণ মানুষ না বুঝবে ততক্ষণ কি মানুষ আপনার সাপোর্ট দেবে নাকি? আপনি সেইটা বাদ দিয়ে আগে মানুষ খুন করা শুরু করে দিলেন, বোমা মারা শুরু করে দিলেন, হবে না। তো রসুলের তরিকার বাইরে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, নেকি পাবেন না। এটা দলিল নেন। ফিতনা শুরু হয়ে গেল আল্লাহ রসুলের মৃত্যুর পরে, 73 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ হামলা করলেন মক্কাতে আবদুল্লাহ বিন জুবায়রের উপরে। আল্লাহ রসুল মারা গেছেন কিন্তু 11 হিজরিতে, মনে রাখবেন সবসময়। আর 73 হিজরিতে যুদ্ধটা হচ্ছে, এখানে প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন ওমর, নাম শুনছেন না, ওমর ফারুকের বড় ছেলের নাম কি আবদুল্লাহ, তার অসংখ্য হাদিস রয়েছে বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে, বুখারী শরীফ থেকে, তার একটা বক্তব্য দিয়ে আজকে আলোচনা শেষ করে দিই। যুদ্ধ হচ্ছে মুসলমানে মুসলমানে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের উমাইয়া খলিফা, তার আমলে তার ইরাকি গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হামলা করেছেন মক্কার খলিফা আবদুল্লাহ ইবনে জুবায়রের উপরে, উভয় পক্ষে যুদ্ধ হচ্ছে, কিন্তু আবদুল্লাহ ইবনে উমর কোন পক্ষে নেন নাই। ওনাকে যে কি বললো লোকেরা, এটা হাদিস থেকে সরাসরি পড়ে দিস আর বুঝতে পারবেন। ও নাফে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতাহু রাজুলান ফি ফিতনাতি ইবনে যুবায়ের, ইবনে যুবায়ের সময় দুজন লোক তার কাছে এলো। ফাকাল ইন্না নাসা কাদ যুয়ু ওয়া আনতা ইবনে উমর ওয়া সাহাবুন নবী, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে নিজেরা মারামারি করে, আর আপনি আব্দুল্লাহ ইবনে উমর, উমরের বেটা, আপনি আল্লাহ রাসূলের সাহাবী, চুকির বসে আছেন, কথা বলবেন না? এ তো আপনারা আমাদের কথা বলতে পারেন। ফামা ইয়ামনাউকা আন তাখরুজা, আপনি বের হচ্ছেন না করে ঘর থেকে, কে আপনাকে নিষেধ করলো? এবার ওনার জবাবটা শুনেন খালি। ফাকালা ইয়ামনাউনি আনাল্লাহ হাররামা দামা আখি, আমাকে নিষেধ করেছে এই জন্য যে আমার আল্লাহ আমাকে আমার ভাইয়ের রক্ত নিতে হারাম করেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা যারা মারছো তারা মুসলমান, যারা মরছে তারা মুসলমান, আল্লাহ এই রক্ত নিতে হারাম করেছেন, আমি কি করে আল্লাহর বিধানের অবাধ্যতা করে আর এক মুসলমানের ভাইয়ের রক্ত নেব? ফাকালা আলাম ইয়াকুলুল্লাহ কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, ওই দুজনে আবার পাল্টা প্রশ্ন করছে, আল্লাহ পাককে বলেননি তোমরা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয়? সূরা বাকার 193 নম্বর আয়াত। জবাবে আব্দুল্লাহ উমর বলছেন, ক্বালা কাতালনা হাত্তা লাম তাকুন ফিতনা ওয়া কানা আদ-দীনু লিল্লাহ, আমরা আমাদের নবীর সঙ্গে যুদ্ধ করেছি যতক্ষণ পর্যন্ত না দুনিয়াতে ফিতনা থাকে, ফিতনা অর্থ কুফর বা শিরক থাকে, ওয়া কানা আদ-দীনু লিল্লাহ, আর মানুষের যাবতীয় আনুগত্য সিরে আল্লাহর জন্য হয়ে যায়, এই জন্য যুদ্ধ করেছি। ওয়া আনতুম তুকাতিলুনা হাত্তা তাকুনা ফিতনা, আর তোমরা চাচ্ছ যে লড়াই করবে যতক্ষণ পর্যন্ত দাঁত ফেতনা বেড়ে যায়, ফেতনা মানে কি এখন ফাসাদ, ওয়া ইয়াকুনু দ্বীনুল গাইরিল্লাহ, আর আল্লাহর দ্বীন যেন অন্যদের জন্য হয়ে যায় অর্থাৎ ইসলামের শত্রুদের জন্য হয়ে যায়। রওয়াল বুখারি হাদিস নম্বর 45-13, ভালো মনে রাখেন, আমি যুদ্ধ করেছি আমার রসুলের সঙ্গে যেন দুনিয়াতে কুফর এবং শিরক না থাকে, তখন যুদ্ধে মরলে আমি শহীদ হতাম, এই আকাঙ্ক্ষা জিহাদের ময়দানে গিয়েছি, বদরের যুদ্ধে যাওয়ার জন্য আমি প্রতিযোগিতা করেছি, কিন্তু বয়স কম হওয়ার কারণে আমার রসুল আমাকে নেন নাই, সারা জীবন যুদ্ধ করেছি আমরা, আমি বাপ বেটা দুজনেই, বাবা তো ওমর নাম তো জানেন সবাই না, কিন্তু আজকে আমি কেন যাচ্ছি না, কারণ ইন্নাল্লাহ হাররামা আলাইনা দামা আখি, আমাদের উপরে আল্লাহ পাক আমার ভাইয়ের রক্ত হারাম করেছেন, অর্থাৎ আমরা যুদ্ধ করেছি আল্লাহ দিন কায়েমের জন্য কুফরি হটানোর জন্য, আর তোমরা যুদ্ধ করছো কেন? লাইসা কিতালুকুম আলাল মুলক, মুলক অর্থ কি? রাজনীতি পরিষ্কার, ক্ষমতা দখলের জন্য তোমরা লড়াই করছো, অর্থাৎ এই লড়াইতে আমরা যেতে পারি না, আমরা রসুলের সাহাবি, রসুলকে যা দেখেছি আমরা তাই করতে পারি, তোমাদের দুই দলের মধ্যে ঢুকে আমরা জীবন হারাবো অথচ জান্নাত পাবো না এমন কোন কাজে আমরা যাব না। আহলাদিসের রাজনীতি থেকে জানতে চান, এটাই হলো আমাদের রাজনীতি, যত ফেতনা মারামারি আপনারা করুন করুন, আপনাদের মারামারি দায় দায়িত্ব আমরা গ্রহণ করতে রাজি নই, কি রাজি আছেন নাকি? আমরা রাজি নই, কোরআন হাদিসে বিধান নাই, আমরা নসিহাত করব হাদিস মেনে চলুন, এ সঙ্গে সম্পাদক আপনারা পাবেন, আর পরিষ্কার ভাবে দুই দলের কাছে আবেদন করেছি, যদি দু দলেই মনে করেন আপনারা শতভাগ জনপ্রিয় তাহলে আসুন ইসলামের বিধান মোতাবেক দল ও প্রার্থীবিহীন নেতৃত্বে নির্বাচন দিন, খালি ব্যালট পেপার পাঠিয়ে দিন, জনগণ স্বাধীনভাবে ভোট দিক, ছুটি ঘোষণা করবেন না, ক্যানভাস করবেন না, ইমেল যোগে বা অন্য কোনো ভাবে সহজে ভোট দিক, মনের কথা তারা প্রকাশ করুক, যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি হবেন প্রধানমন্ত্রী, আর যিনি একটু কম ভোট পাবেন দ্বিতীয় নম্বরে থাকবেন তিনি হবেন উপ প্রধানমন্ত্রী, কোন সরকারি দল বিরোধী দল কিছুই থাকবে না, সবাই মিলেমিশে পরামর্শের ভিত্তিতে কাকে কোন জায়গায় নেওয়া যায় বাছাই করে আপনারা দেশ চালান, এই এমপি নির্বাচনে এই বোঝা বহন করার জন্য জাতীয় দেশে আসে নাই, এমপির কোন মূল্য আছে নাকি? প্রধানমন্ত্রী যা বলে তাই করে, অর্থাৎ দুটো লোক নির্বাচন করেন, সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, তার পরের ব্যক্তি উপ প্রধানমন্ত্রী হবেন, ঝামেলা চলে গেল, দুজন মিলে পরামর্শ করে দেশ চালা, যতদিন তোমরা না মরবে ততদিন কোন ইলেকশন আর হবে না, এটাই ইসলামের বিধান, মরা পর্যন্ত নেতা থাকে, যেমন বাদশাহ আব্দুল্লাহ বলল না সৌদি আরবে 90 বছর বয়সে মারা গেল, কোনদিন কোন বিরোধী দল মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তাই ওবামা গিয়ে সেদিন বলেছে, ভারত সফর করে ওবামা সরাসরি রিয়াদ চলে গেছে, যে বলেছে কি জানেন, যে পৃথিবীর সব রাষ্ট্রে বিশৃঙ্খলা আছে, সৌদি আরবে কোনো বিশৃঙ্খলা নাই। স্বীকার করতে বাধ্য হয়েছে বেটারা এখন, যে গণতন্ত্র যে রাষ্ট্রেই ঢুকবে সে রাষ্ট্রে মারামারি হতেই হবে, কারণ সরকারি দল বৈরী দল থাকবে না, সে মারামারি লাগবে না, অত এটা চলবে না। এই বিধান আমরা জাতির কাছে পেশ করছি, সরকারের কাছে পেশ করছি, আহলে হাদিস দেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার আছে, বাক স্বাধীনতার, আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমরা কোরআন হাদিসের বাইরে কিছু মানতে রাজি নই, আমরা মানুষের দাসত্ব করব না, আমরা আল্লাহর দাসত্ব করতে প্রস্তুত, আল্লাহর দাসত্বের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু কোন অবস্থাতেই মানুষের মনগড়া বিধান কায়েমের জন্য দুই দলের মারামারিতে আমরা ঢুকবো, এটা নয়। যদি সাহস থাকে এইভাবে আসুন, ইসলামী নির্বাচন পন্থায় ইনশাআল্লাহ দেশে সঠ নেতৃত্ব আসবে। আর দলাদলি না চাইলে কি মারামারি হয়? দলাদলি যখন থাকবে না, মারামারিও থাকবে না, মানুষ শান্তির সঙ্গে বসবাস করবে। মানুষ চায় শান্তি, মানুষ ভোটের চাইতে শান্তিকে বেশি অগ্রাধিকার দেয়। আমরা কি এখন দোয়া করতে পারি না, হে আল্লাহ তুমি আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করো, হে আল্লাহ তুমি আমাদের নেতা যারা আছেন তাদের মধ্যে তোমার দিনের ভয় ঢুকিয়ে দাও, তাদেরকে মরণের ভয় ঢুকিয়ে দাও। শুধু একা কোকো মরেনি, তোমাকেও মরতে হবে, অত মরণের হাতে বাঁচার কোনো উপায় নাই। কি নিয়ে তুমি কবরে যাবে? সারা জীবন তো খালি মানুষই মারলে, জেল খাটালে, কি নিয়ে তোমার কবরে যাবে? সবাইকে বলছি, দয়া করে এই সমস্ত হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি বাদ দিয়ে দয়া করে পরকালে মুক্তির রাজনীতি করুন। ইনশাল্লাহ আপনি মোল্লাও শহীদ বাঁচলেও গাজী। কোরআন হাদিসে পরিষ্কার রয়েছে, ওয়াইন মাতা আলা ফরাশিহি, যদি কি আল্লাহর বিধানের দাওয়াত দেওয়ার জন্য নিজের বিছানায় মৃত্যুবরণ করে, সেও শহীদের দরজা পাবে। আমরা চাই এদেশে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান জারি হোক এবং তার মাধ্যমে দেশে শান্তি এবং সমৃদ্ধি চলে আসুক। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।